بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم، وإن عذابي هو العذاب الأليم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قاربوا وسددوا، واعلموا أنه لن ينجو أحد منكم بعمله. قالوا: ولا أنت يا رسول الله؟ قال: ولا أنا إلا أن يتغمدني الله برحمة منه وفضل. رواه مسلم. উপস্থিত সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা, যিনি অত্যন্ত দয়াময় এবং রহমান রাহিম। সেই দয়াময় রহমানুর রাহিমের অগণিত প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ, যিনি দুনিয়াবাসীর সকলের প্রতি সমান রহমান, সকলের প্রতি সমান রহমান। চাই আল্লাহ পাকে তার ইবাদত বন্দিগি করুক বা নাই করুক, কেউ আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করতেছে, তাকে আল্লাহ পাক যেরকম ভাবে খানা পিনার ব্যবস্থা করেন, দুনিয়াতে আলো বাতাস সমানভাবে দান করেন, তাকে অক্সিজেন বুক করতে দেন বিনা পয়সায়, যত রকমের ফেসিলিটি দুনিয়াতে বসবাস করতে লাগে আল্লাহ পাক সমস্ত কিছু তাকেও দান করেন, আর ওই ব্যক্তিকেও দান করেন যে আল্লাহ পাকের খুবই ফরমাবরদার, মুত্তাকি পরহেজগার। তিনি সবার জন্য সমান রহমান। আর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে করুণার আধার রহমত হিসাবে, জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সাহামদ এবং সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার পর আজকে আমার যে বক্তব্যের আলোচ্য বিষয় তা হল রহমত বর্ষণ আল্লাহ পাক কাকে করবেন। কি ডালাঘরে সবার প্রতি রহমত? দুনিয়াতে তো আল্লাহ পাক সবার প্রতি সমান রহমান। আল্লাহ পাক এই রহমান এবং রাহিম দুইটি নাম ধারণ করেছেন, এর মধ্যে কি সমার্থকবোধক, দুইটি সমার্থকবোধক শব্দ যার অর্থ করুণা, করুণা করা, কিন্তু তারপরেও এই দুইটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আর রহমানুর রহমানুদ দুনিয়া ওয়ার রাহিম ওয়ার রাহিমুল আখিরা, এই একটি পার্থক্য। রহমান দুনিয়া, দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক সমান রহমান, আর রাহিম তিনি অসীম রহমান, অসীম করুণার আধার, সেটা পরকালের জন্য। রহমানের মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে, রাহিমের মধ্যে খুসুসিয়াত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক নাম, তো দুনিয়াবাসী সকলের প্রতি আল্লাহ পাক রহমত করবেন, তারপরেও মোমেন মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিশেষ রহমত করবেন দুনিয়াতে। পরকালে তো বিশেষ রহমত আছে, যেটা কাফেরদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে আমরা অনেকে নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত বন্দেগি করি না, তাহার হুকুম পালন করি না, তার সত্ত্বেও আমরা বড় বড় আশা নিয়ে বসেছি আল্লাহ রহমকারী। কিছু বলেন যে নামাজ পড়েন না কেন, আল্লাহ ইবাদত বন্দেগি কেন করেন না, বলছে আল্লাহ করুণার আধার। 99% রহমত আল্লাহ পাক পরকালের জন্য বান্দার জন্য রেখে দিয়েছেন, আল্লাহ পাকের নিকট রেখে দিয়েছেন, যেগুলি পরকালে মুক্তি দান করবেন। তো সেই রহমত আল্লাহ পাক করবেন কি যদি আমাদেরকে মুক্তি না দেয়? এরকম বড় বড় আশা নিয়ে বসে আছে যে আল্লাহ পাকের 100% মহব্বত সেখান থেকে কি রেখেছেন, রহমত। সেই রহমতের 1% সারা দুনিয়াতে আল্লাহ পাক দান করেছেন, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে দান করেছেন। সেই 1% কত অংশ মানুষ পেল? সমস্ত সৃষ্টিজীব, মাছ, মাং, হিংস্র জানোয়ার থেকে শুরু করে যত কীট পতঙ্গ আছে সমস্তর মাঝে সেই 1 জুজকে বন্টন করা হয়েছে। তাহলে আমি আর আপনি, কত লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে চলে গেছে এবং কত মানুষ আসবে, সবাই সেই 1 অংশ রহমত থেকে। তাহলে এই যে রহমতের অংশ এইটুক পেয়ে আমরা কি করি? কেউ বা ভালোবাসা, এই রহমতে পেয়ে, ভালোবাসা পেয়ে মানুষ সহ্য করতে পারে না। কেউ বা ফ্যানের মধ্যে জুল্লা মরে, কেউ বা রেল লাইনের তলে পড়ে, কেউ বা বিষ খেয়ে মরে, বিভিন্ন রকমের তিলিস্মাত করে মানুষ এই সামান্য ক্ষুদ্রাংশ পেয়ে। আর এত বড় অংশ, বৃহৎ অংশ আল্লাহ পাকের নিকট রয়েছে। বলে যে এই রহমত আল্লাহ পাক কি করবেন আমাদেরকে যদি নাই করেন? না, আল্লাহ পাকের অনুগতশীল বান্দাদের জন্যই পরকালীন রহমত খাস। আর আল্লাহ পাক কাকে, এই বেনামাজিকে কি রহমত করবেন কি না, আল্লাহর ইবাদত বন্দেগি করে না, আল্লাহ রাসূলের খোঁজ খবরই রাখে না, দুনিয়া আর দুনিয়া পেট পূজারই জিন্দগি যাপন করে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রহম করবেন? এই জিনিসটি আজকে ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ পাকের রহমত ব্যাপক আকার ধারণ করে আছে, ব্যাপকভাবে আছে। আমাদের যদি আল্লাহ পাক রহমত নাই করতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, কেউ টিকেই থাকতে পারতাম না। তিনি আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ব্যাপক আকার ধারণ করে আমাদের জন্য সমস্ত কিছুর সার্বিক ব্যবস্থা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগির ক্ষেত্রে, ইবাদত বন্দেগি গ্রহণীয় হওয়ার ক্ষেত্রে, গ্রহণীয় নয় বরং ভালোবাসা, আশা, ভয়, ভালোবাসা, ইবাদতের যে রোকন তিনটি তার মধ্যে একটি হল আশা। আল্লাহ পাকের রহমতের আশা করতে হবে, রহমতের আশা করতে হবে, আজাবকেও ভয় করতে হবে। এই মর্মে আল্লাহ পাক বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, হে নবী আপনি শুভ সংবাদ প্রদান করুন আমার বান্দাদেরকে যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই কথাও আপনি জানিয়ে দিন যে নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব। দুটি, শুধু আমি রহম গফুরুর রহিম, আমি ক্ষমাশীল আর করুণার আধার, এইদিকে লক্ষ্য করে খালি গুনার ব্যালেন্স বাড়াইতে থাকিও না। আমি যখন ধরি, শক্তভাবে ধরি, আমার ধরা বড় শক্ত আজাব, আমার আজাব বড় আজাব, দুইটার ব্যালেন্স ঠিক রাখতে হবে, দুইটি ডানাই ঠিক রাখতে হবে। ইবাদত বন্দেগি করে রহমতের আশাও করতে হবে, আর আল্লাহ পাক শাস্তিদাতা এজন্য গুনার থেকেও বাঁচতে হবে। আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া রাব্বুকাল গফুরুর রহমা, তোমার রব অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, তোমরা যে সমস্ত অপকর্ম করো ওই সমস্ত অপকর্মের জন্য তিনি যদি তোমাদেরকে পাকড়াও করেন, লাআজ্জালালাহুমুল আযাব, তাহলে আযাব খুব ত্বরান্বিত করবেন তিনি। বাল্লাহুম মাউইদুন, বরং আল্লাহ পাক আযাবকে ত্বরান্বিত করেন না, তার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে, তখন তিনি ধরবেন। আল্লাহ পাককে ব্যতীত তোমরা কোন আশ্রয়স্থল পাবে না। আল্লাহ পাক এখানে বলেছেন তিনি অত্যন্ত কম ক্ষমার আধার। আমরা এই যে সমস্ত গুনার কাজ করি, কবিরা গুনা করি, আল্লাহ পাকের দুনিয়াতে কত রকমের নাফরমানি হয়। মোমেনরা তো করেই, বর্দ্ধ অমুসলিমরাও করে। এদের জন্য যদি তিনি পাপ, যে কোনো একটা পাপের জন্য যদি তিনি ধরতেন দুনিয়াতে, তাহলে নগদ ফগদ আজাদ আজাদ চলে আসত। কিন্তু আল্লাহ পাক তা দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার খাতিরে আল্লাহ পাক সেটা স্টপ রেখেছেন। আল্লাহ পাক পরকালে ধরবেন, অবশ্যই বিচার হবে সমস্ত অপকর্মের জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমত করুণার জন্য আমরা দুনিয়াতে বেঁচে আছি। তিনি যদি করুণা না করতেন, আমরা বাঁচতেই পারতাম না, টিকতেই পারতাম না, আজাব গজব এসে ধ্বংস করে দিত আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের আশা করতে হবে। আমল যতই করুণা করি না কেন, তার সাথে সাথে রহমত অবশ্যই কামনা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করিবু, তোমরা এগিয়ে এসো, আনুগত্যের দিকে এগিয়ে এসো, আল্লাহর হুকুম রসুলের তরিকার দিকে এগিয়ে এসো। ওয়াসাদ্দিদু, তোমরা সিদা করো, সঠিক করো। সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেওয়া, আর এইখান থেকে বাদে তাফিল তাসদিদ অর্থ হইল সঠিক করা। তোমরা সঠিক করো, আমল সঠিক করো, বেজাল মুক্ত আমল করো। ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম, জেনে রাখো তোমাদের মধ্যে কেহই মুক্তি পাবে না বি আমালিহি, তার আমলের মাধ্যমে। জেনে রাখো, কখনোই তোমাদের মধ্যে কেহই আমলের মাধ্যমে মুক্তি পাবে না। তাহলে আমল করে লাভ কি? হ্যাঁ, আমল করে লাভ আছে। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না আপনার আমল দ্বারা জান্নাতে যেতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আন, তিনি বললেন যে আমিও পারবো না। কি জীবনে পারবো না? না, তিনি তারপরে কথা বলেছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানী আল্লাহ, ইল্লা আইয়াতাগাম্মাদানী আল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে বেষ্টন করে না নেন, মরিয়ে না নেন, বি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, আল্লাহর সিয় ফজল করমে, সিয় অনুগ্রহে, যদি আল্লাহ পাক যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেষ্টন করে না নেন, তাহলে তিনিও ক্ষমা পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার সজল করমে, করুণায় আমাকে বেষ্টন করে না নেন, আমিও জান্নাতে যেতে পারব না। সুতরাং আমলের উপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আমি এত বড়, আমি ছোটকাল থেকে নামাজ পড়তেছি, সাবালক হওয়ার আগের থেকে, যখন থেকে দাঁড়ানো শিখেছি তখন থেকে পশ্চিম দিকে সিজদা করা শিখেছি, শিরিক করে নাই, বেদাত করে নাই, খালেস বেজাল মুক্ত আমল করেছি, 60-70 বছর হায়াত পেয়েছি আলহামদুলিল্লাহ, আর কতবার যে রমজানে এতেকাফ করেছি, হ্যাঁ, লাইলাতুল কদর পেয়েছি, অমুক পেয়েছি, হজ উমরা তো বহুবার করেছি, অগণিত বার করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটাই যে আমার জান্নাতে যাওয়ার জন্য বহু কিছু হয়ে গেল তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলগুলি অত্যন্ত নিকটবর্তী, অত্যন্ত নগণ্য এই সমস্ত আমল। পরকালীন একটা বিপদের মোকাবিলায় এইগুলি অত্যন্ত নগণ্য, কোনো কাজে আসবে না। যদি আল্লাহ পাক যে চান তোমাকে এই নিয়ামতের শুকরিয়া দেয়, শুক্র তুমি কি দিবে? জীবনের সমস্ত আমল দিল কাজ হবে না। তো আল্লাহ পাকের রহমত ব্যতীত কেহই নাজাত পাবে না। রহমত পাবে কারা? সবাই কি ডালা ঘরে রহমত পাবে? না। কতপয় লোকদেরকে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বিশেষ খুসুসিয়াতের মাধ্যমে, বিশেষ আমলের ওসিলার মাধ্যমে তাকে রহমত করবেন, ডালা ঘরে পাইকারি হারে পরকালীন রহমত আল্লাহ পাক করবেন না। এক নম্বর, যাকে আল্লাহ রহমত করবেন, আল্লাহর প্রতি ঈমান ও তাতে অটল অবিচল থাকবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর তাতে অটল অবিচল থেকে গেছে, এই কথার উপর এটায় গোটা দিনকে, গোটা শরীয়তকে এর মধ্যে সামিল করা হয়েছে। গোটা আল্লাহ পাকের উপর ঈমান আনেছে, মানে তার কিতাবের প্রতি ঈমান আনেছে, রসুলের প্রতি ঈমান আনেছে, রসুলের কথার উপর ঈমান আনেছে, আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান আরোপ করেছেন, যে সমস্ত জিনিস হারাম নাজায়েজ ঘোষণা করেছেন, সমস্ত কিছু এই আল্লাহ পাকের উপর বিশ্বাসের মধ্যে সামিল। আল্লাহ পাকের ইবাদত বন্দী করেছে, যেইভাবে বিশ্বাস করা দরকার বিশ্বাসের কাজগুলি বিশ্বাস করেছে, এবং নিষেধের কাজগুলি নিষেধগুলি করেছে, কাজের যে সমস্ত কার্য পরিণত করার বিষয় সেগুলি কার্যে পরিণত করেছে, এইগুলির উপর অটল রয়েছে, এদেরকে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ঘোষণা করেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, সুতরাং যারা নাকি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তার রজ্জুকে ধারণ করেছে, ওয়াতাসামু বিহ, মজবুতভাবে ধারণ করেছে আল্লাহ পাককে, আল্লাহ পাকের রজ্জুকে মজবুতভাবে ধারণ করেছে, মানে কোরআন হাদিস সুন্নাহ এগুলি আঁকড়ে ধরেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, ওয়া বিশ্বি আল্লাহ তাআলা তাদেরকে সিয় রহমতে প্রবিষ্ট করাবেন, এবং সিও করুণায় প্রবিষ্ট করাবেন। ওয়াহদিহিম ইলা সিরাতিন ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করবেন, সরল সঠিক পথ দেখাবেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর সেটার উপর অটল মজবুত রয়েছে, এদেরকে আল্লাহ পাক সরল সঠিক পথ দেখাবেন, এদেরকে আল্লাহ পাক রহমতের মধ্যে প্রবিষ্ট করাবেন। এই যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে গোটা শরীয়ত গোটা সমস্ত কিছু এসে গেছে, তারপরেও আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে একটু ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করেছেন, অমুক ব্যক্তিকে মুত্তাকিকে আল্লাহ পাক রহমতে প্রবিষ্ট করাবেন, যাকাত প্রদানকারীকে প্রবিষ্ট করাবেন, এইভাবে আল্লাহ পাক ভেঙ্গে ভেঙ্গে বলেছেন। আসুন সেই ভাঙ্গা ভাঙ্গা অংশের দিকে। দুই নম্বর, আল্লাহ পাক যাদেরকে রহমত বর্ষণ করবেন কোরআন এবং সুন্নার অনুসরণকারী, কোরআন সুন্নার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, অনুসরণ করবে, কোরআন হাদিস মেনে চলবে, যেটার দাওয়াত সৌদি আরব থেকে এখন সারা দুনিয়ায় চলছে সহি সুন্নার দাওয়াত, এই তরিকায় যারা থাকবে এদেরকে আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন, রহমত দ্বারা রেখে নেবেন। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ, এই কিতাবটা হলো অত্যন্ত বরকতময় কিতাব যেটা আমি নাজিল করেছি, ফাত্তাবিউ সুতরাং এই কিতাবের অনুসরণ করো, ওয়াত্তাকূ লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা মুত্তাকি জীবন যাপন করো, বেঁচে থাকো আল্লাহর নাফরমানি থেকে, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, আল্লাহ পাক বলেছেন রহমত পাওয়ার জন্য তোমরা অনুসরণ করো এই কিতাবের। কিতাব বলতে কিতাব আল্লাহ পাকের কিতাব কোরআন এবং সুন্নাহ, এটার অনুসরণ করো। তাহলে যারা নাকি কিতাব এবং কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই রহমত নাযিল করবেন, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হইতে পারো, এই লাআল্লা অর্থ সম্ভাবনা নয় বরং নিশ্চয়ই তোমরা রহমত প্রাপ্ত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্ভাবনা মানে নিশ্চয় তার গ্যারান্টি। তাহলে কোরআন সুন্নার অনুসরণ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন কোরআন সুন্নার অনুসরণ করার মতো তৌফিক দান করেন, অন্য ভাইদেরকেও কোরআন সুন্নার দিকে আহ্বান করার মতো তৌফিক দান করেন। তিন নম্বর পয়েন্ট, আল্লাহ তার আনুগত্যকারীদের উপর, আল্লাহর আনুগত্য যারা করবে, আল্লাহর আনুগত্যকারীদের উপর এবং দীনের দায়ীদের উপর আল্লাহ নিজে আল্লাহর হুকুম মেনে চলে এবং অন্য কেউ ওইদিকে আহ্বান করে, এদেরকে আল্লাহ পাক নিজে আমল করে অন্যদেরকে দাওয়াত প্রদান করে, দাওয়াত প্রদর্শন করে মানে দ্বীনের দায়ী ইল্লাল্লাহ, এদেরকে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। সূরাতুত তাওবাতে আল্লাহ পাক 71 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ الله পাক এখানে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন আর মুমিন এবং মুমিনা যারা, মোমেন পুরুষ এবং মোমেন মহিলা, বাদহুম আউলিয়া ও বাদ এরা একে অপরের বন্ধু, কি হিসাবে, ইয়ামুরুনা বিল মারুফ তারা ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার মন্দ কাজের নিষেধ করবে। একজন মোমেন যদি দেখে আরেক মোমেন ভাইয়ের মধ্যে কিছু ত্রুটি রয়েছে তাকে সংশোধন করার জন্য তাকে নসিহত করবে, সম্ভব হলে তাকে বাধা প্রদান করবে, নসিহত প্রদান করবে। এই বিভিন্ন দিক থেকে এক মোমেন অন্য মোমেনের খায়ের খাই হওয়ার দিক থেকে তারা বন্ধু, কল্যাণের দিকে উৎসাহ করার দিকে তারা বন্ধু, আবার নামাজ কায়েমকারী হবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ওই সমস্ত লোকদেরকে শীঘ্রই আল্লাহ তাআলা রহমত প্রদর্শন করবেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা পরাক্রান্ত এবং মহা বিজ্ঞানময়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি আমরা করি শর্ত সাপেক্ষে নয়, বিনা শর্তে, যে আমার ইমাম এটাকে সাপোর্ট করেছেন, এই হাদিসটাকে সাপোর্ট করেছেন, এই সুন্নতটার উপর আমল করেছেন, সুতরাং আমি তার মুকাল্লিদ হিসেবে আমল করি। যে হাদিস আমার ইমাম সাপোর্ট করেন নাই, ইমামের সাপোর্টে রসুলের তরিকায় চলি এমন নয়, বরং বিনা শর্তে আমার ইমাম কে বলেছে না বলেছে সেটা দিকে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটি, আমি তার উম্মত, এজন্য আমি এটার অনুসরণ করি বিনা শর্তে। আর উনি এটি করেননি, তিনি অপছন্দ করতেন, এজন্যই আমি এটি করি না। এই যদি হয় আমাদের ইত্তেবা, ইত্তেবার হালত, আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। আর যদি রহম, আর আমরা বাস্তবিক পক্ষে যারা দেখতেছি, যারা শর্ত সাপেক্ষে অনুসরণ করে, তাদের মধ্যে কত বাধা বিপত্তি, কত দল উপদলে তারা বিভক্ত হয়েছে, এটা রহমতের নিশানা নয়, রহমত থেকে বঞ্চিত হওয়ার নিশানা। তারা রহমত থেকে দুনিয়াতেই বঞ্চিত হচ্ছে, তারা ফাটলের মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করার মতো তৌফিক দান করুন। তারপর যে পয়েন্টটি, চার নম্বর, আল্লাহ ও পরকালে বিশ্বাস, আল্লাহ এবং পরকালে বিশ্বাসকারী এবং দানকারী, ফরজ দানকারী হোক অথবা নফল দানকারী হোক, এদেরকে আল্লাহ পাক রহমত প্রদর্শন, এদেরকে আল্লাহ পাক রহমত করবেন, অনুগ্রহ দ্বারা আচ্ছাদন করবেন। এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল ইল্লা আলা ইন্নাহা কুরবাতুন লাহুম সায়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিন ইন্নাল্লাহা গাফুরুর রাহীম। বেদুইনদের মধ্য থেকে কিছু লোক, মিনাল আরব, বেদুইন যারা মরুভূমিতে থাকে, এইরকম বেদুই মরুভূমির মধ্যে বিচরণশীল ছাগল বকরি চড়ায়, এরকম লোকেরা, কিছু লোক আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ওয়াইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, তাদের কাছে যা কিছু আছে, বকরি হোক, অন্যান্য খেতি মাঝরার জিনিস হোক, যা কিছু আছে, ছোটখাটো জিনিস, নগণ্যতম জিনিস, সেগুলি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। এর দ্বারা কি আশা করে? আশা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, কুরবান, কুরবান আশা করে, আল্লাহ পাকের নৈকট্য আশা করে, ইনদাল্লাহ আল্লাহর নিকট, আল্লাহ পাকের কাছে এর জন্য বিনিময় পাব, পরকালে আল্লাহ পাক এর জন্য বিনিময়, উত্তম বিনিময় দান করবেন, এই আশা করে, ওয়াসালামাতুর রাসূল এবং রাসূলের দোয়ার আশা করে। আলা, সাবধান, জেনে রাখো, হুশিয়ার, ইন্নাহা কুরবাতুল্লাহুম, এই যে দান সদকা করলো এটা তাদের জন্য নৈকট্যের কারণ হবে, এটা তাদের জন্য নৈকট্য হবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিন, সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতি, শীঘ্রই আল্লাহ পালা, আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় রহমতের মাধ্যমে ডাকে নেবেন, আচ্ছাদন করবেন, রহমতের মধ্যে আল্লাহ পাক প্রবিষ্ট করাবেন, তাদেরকে দাখিল করবেন, প্রবিষ্ট করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। পাঁচ নম্বর পয়েন্ট, যারা সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে তাদেরকে আল্লাহ পাক রহমত দান করবেন, তাদেরকে আল্লাহ পাক রহমত করবেন। সুতরাং বেনামাজি যারা আছে, অর্ধনামাজি হয়েছে, আধা নামাজি অথবা বদনামাজি হয়ে রয়েছে, বেদাতি নামাজি হয়ে রয়েছে, বদনামাজি রয়েছে, নামাজি তো নামাজি কিন্তু বদনামাজি হয়েছে, এদের বড় দুর্ভোগ আছে, দুনিয়াতেই দুর্ভোগ আছে, পরকালেও দুর্ভোগ হওয়ার সম্ভাবনা খুবই, এদেরকে আল্লাহ পাক রহমত করবেন না। যারা বেনামাজি, আল্লাহ পাক তাদেরকে রহমত প্রদর্শন করবেন না, কারণ যারা সালাত পড়ে তাদেরকে আল্লাহ পাক রহমত করবেন বলে ঘোষণা দিয়েছেন। সূরাতুন নূর 55 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকিমুসসালাতা ওয়াতুজ্জাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহ পাক আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর রাসূলের অনুগত্য কর, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। রহমত প্রাপ্ত হতে হলে সালাত অবশ্যই কায়েম করতে হবে, পাঁচ টাইম সময় মতন যেখানে আল্লাহ পাক বলছেন সেখানে সালাত কায়েমের যে সমস্ত শর্তগুলি আছে সেই সমস্ত শর্ত পুরা করে সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক যাকাতের কথা, যাকাত প্রদানকারীর উপর রহমত বর্ষণ করেছেন, বলেছেন রহমত বর্ষণ করবেন। সুতরাং যাকাত যেইভাবে দিতে আল্লাহ পাক বলেছেন, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জিনিসের মধ্যে যাকাত দিয়েছেন সেইগুলির মধ্যেই যাকাত দিতে হবে। যাকাতের ক্ষেত্রে নবীর তরিকা অনুসরণ করতে হবে। আমার মন চাইল দশ হাজার টাকা জাকাত আসলো, দশ হাজার টাকার জাকাতের কাপড় কিনে দিয়ে দিলাম, এগুলি ইসলামের তরিকা নয়। আপনি তাদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য কোরআন সুন্নার মাধ্যমে টাকা দিয়ে জাকাত পরিশোধ করতে হবে। সুতরাং গরিবকে টাকা দিয়েই দিতে হবে, তার যা মনে চায় তা করবে। আপনাকে আমাকে সেখান থেকে পোদ্দারি করে কাপড় কিনে দেওয়া, অন্যান্য কিছু কিনে দেওয়া, এটা সমীচীন হবে না কোনোদিন। মুত্তাকিদের উপর, ছয় নম্বর, মুত্তাকিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। সূরা আর 68 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন, আওয়াজিবতুম জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আওয়াজিবতুম, তোমরা কি আশ্চর্য বোধ করতেছ নাকি যে তোমাদের মধ্যে থেকে একজন সতর্ককারী, একজন তোমাদের রবের পক্ষ থেকে একজন উপদেশবাণী নিয়ে এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে একজন সতর্ক সাবধানকারী এসেছে, তোমাদের মধ্য থেকে একজন লোক, মানুষের মধ্য থেকে একজন লোক, এতে কি তোমরা আশ্চর্য বোধ করতেছ? লিউন যেরকম, যিনি তোমাদেরকে সতর্ক সাবধান করবেন, ওয়ালি তাত্তাকো, আর তোমাদেরকে ভয় প্রদর্শন করবেন, ওয়ালা আল্লাকুম তুরহামুন, যাতে তোমরা লিউন যেরকম, যাতে তোমরা সতর্ক সাবধান হও, সতর্ক হও, তোমাদের মধ্য থেকে একজন লোক, তোমাদের মধ্য থেকে একজন লোক আল্লাহ পাক পাঠিয়েছেন যাতে তোমরা সতর্ক সাবধান হও এবং তোমরা ভয় করো আর যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সুতরাং মুত্তাকি, তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। তাহলে মুত্তাকি পরহেজগার যদি হই আর হারাম নাজায়েজ থেকে যদি আমরা বেঁচে থাকি, সতর্ক সাবধান হই, আল্লাহ নাফরমানি থেকে যদি আমরা বেঁচে থাকি, সতর্ক সাবধান হই, এরকম ব্যক্তিদের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। এই মর্মে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক আরেকটি আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। যখন তাদেরকে বলা হয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, ভয় করো, মা বাইনা আইদিকুম, সামনে, ওয়া মা খালফাকুম, এবং পিছনে, লাআল্লাকুম তুরহামুন। সামনে পিছনে বলতে কি বোঝানো হয়েছে? সামনে জিন্দিগি, নাফরমানির থেকে বেঁচে থাকো, তাকেও বেঁচে থাকো, ওমা খালফাকুম, পিছনের থেকেও বেঁচে থাকো, পিছনে বেঁচে থাকো, পিছনের জন্য তওবা করো, যে সমস্ত আমল আমরা সামনে করব সেগুলি নাফরমানির থেকে বেঁচে থাকবো, পিছনে যেগুলি করছি তওবার মাধ্যমে নবায়ন করবো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তওবা ইস্তিগফারকারীর উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। এই মর্মে ঘোষণা করেছেন, ওয়া ইযা জাআকাল লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুন সালামুন আলাইকুম। আল্লাহ পাক বলেছেন, যখন আপনার কাছে আসে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে আমার আয়াতের উপর, ফাকুন সালামুন আলাইকুম, তখন আপনি বলুন আসসালামু আলাইকুম। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব তার নিজের উপর রহমত প্রদর্শন করাকে নিজের উপর বিধিবদ্ধ করেছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, নিশ্চয়ই যারা নাকি বদআমল করবে, খারাপ আমল করবে, বিজাহালাতিন, অজ্ঞতাবশত, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাইন্নাহু গাফুরুর রাহিম, অতঃপর সে তওবা করল, সংশোধন করে নিল, আসলাহা ইসলাহ করে নিল এবং নিজেকে সংশোধন করে নিল, তওবা করল, নিজেকে সংশোধন করে নিল, ফাইন্নাহু গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তার জন্য কি হবেন? অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়শীল হবেন, করুণাকারী হবেন। যারা তওবা, আল্লাহ পাক এই তওবাকারীদের উপর রহমত প্রদর্শন করবেন, এটা নিজের উপর বিধিবদ্ধ করে নিয়েছেন আল্লাহ পাক, অবশ্যই করবেন। সুতরাং যখনই গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তওবার মাধ্যমে ঈমান আমলের নবায়ন করার মতো তৌফিক দান করুন এবং সিয় রহমতের অধিকারী আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন। সালেহ আলাইহিস সালাম এর জমানায় লোকেরা খুব বেশি বেশি আজাব চাইতে শুরু করলো, আরে তুমি খালি বার বার বলো আজাব আসবে, আল্লাহর গজব আসবে, কই কোনো কিছুই তো দেখতেছি না, একটু নিয়ে আসো আজাব। তখন সালেহ সাল্লাম বললেন, ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলা আল হাসানা, হে লোক সকল তোমরা কেন এত তাড়াহুড়া করছো, মন্দের উপর ভালো কাজ না করে খারাপ কাজ করতেছ, মন্দ চার করতেছ, ভালোর পূর্বে তোমরা কেন মন্দকে ডেকে নিয়ে আসছো, তাড়াহুড়া কেন করছো, কেন মুস্তাজিল করছো, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তারা যদি আল্লাহ পাকের কাছে তওবা করত লাল্লাকুম তুরহামুন, তার রহম করা হতো। ইস্তিগফার করা, লাউলা কেন, কেন তোমরা ইস্তিগফার করছো না, তাস্তাগফিরুনাল্লাহ আল্লাহর কাছে কেন ইস্তিগফার করছো না, লাল্লাকুম তুরহামুন যাতে তোমাদেরকে রহম করা হয়, ইস্তিগফার করো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, যাদের বন্দেগি করো তাহলে ক্ষমা করা হবে। বলতেছেন, হে যারা নিজের উপর নফসের উপর নিজের উপর জুলুম অত্যাচার করে গুনাহ করে জুলুম অত্যাচার করেছ, পাপ অন্যায় অবিচার করে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে রাসূলের সীমা লঙ্ঘন করে ইতাত না করে নিজের উপর জুলুম করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, যদি আমরা তওবা করি আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইমানদার ও নেক আমলকারী, আট নম্বর পয়েন্ট, ইমানদার এবং নেক আমলকারীদের উপর আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين অতঃপর যারা নাকি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নেক কাজ সমূহ করেছে, সালিহাত একটা নেক কাজ নয় অগণিত অনেক নেক কাজ করেছে, যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ করেছে, ফায়ুদখিলুহুম রব্বুহুম তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন, তাদের রব প্রবেশ করাবেন, ফি রহমাতিহি তার রহমতে, রহমতের অন্তর্ভুক্ত করবেন তাদেরকে। তাহলে এখানে ইমান এবং নেক আমলের কথা বলা হয়েছে, ইমান যেরকম ইমান সাহাবা ইকরাম এনেছেন ওই রকমের ইমান আনতে হবে, আর সালেহাত হল ওই রকম নেক আমল যে সমস্ত নেক আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিল লাগানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ভালো কাজ করা, ওই কাজগুলি আমরা যখন করব অবশ্যই আল্লাহ পাকের রহমতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রবিষ্ট করাবেন। নয় নম্বর পয়েন্ট, যারা নাকি চুপ করে কোরআন পাঠ শুনবে, চুপ করে কোরআন পড়া শুনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন, রহমত প্রদর্শন করবেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয় তোমাদেরকে, তোমাদের সামনে ফাসতামিউ ইস্তিমা করো, কান লাগিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো, কোরআনের জন্য মনোযোগ আকর্ষণ করো, ওয়ানসিত আর চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শুনতে হবে আর চুপ করে থাকতে হবে, লাল্লাকুম তুরহামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, যদি এই আমলটি আমরা করি আল্লাহ পাকের রহমতের আওতায় আমরা চলে যাব। এরপর দশ নম্বর যে পয়েন্টটি, হিজরতকারী, যারা দিন পালনের উদ্দেশ্যে ধর্মকর্ম রক্ষার্থে নিজের দেশ ত্যাগ করেছে, মাতৃভূমি ত্যাগ করেছে, এলাকা ছাড়তে হয়েছে, এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন, এদেরকে আল্লাহ রহমত করবেন, আল্লাহর পথে জিহাদকারীদের উপর আল্লাহ তাআলা রহমত প্রদর্শন করবেন। এই বর্ণে সূরা বাকারা 218 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই সমস্ত লোকেরা আল্লাহর রহমতের আশা করতে পারে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময়। জিহাদের যে সমস্ত কানুনগুলি রয়েছে, জিহাদের যে সমস্ত শর্ত শরায়াতগুলি রয়েছে, সেইগুলির মাধ্যমে জিহাদ, বর্তমান প্রচলিত যে জিহাদ যে ডাকডোল দামামা চলছে সেগুলি নয়। তো এগারো নম্বর, জমিনে শান্তি স্থাপনকারী, জমিনের মধ্যে বিশৃঙ্খলাকারী নয়, শান্তি স্থাপন করে, শান্তির কথাবার্তা বলে, যারা ঝগড়া বিবাদের পথে আহ্বান করে না, মারামারি ধানাহানি করে না, শান্তির দিকে আহ্বান করে, এহসান করে মানুষের প্রতি, কষ্ট দেয় না মানুষকে এবং কষ্ট দেয় না আল্লাহ পাককে, কষ্ট দেয় না তার রাসূলকে, এহসান করে সর্বত্র, এহসান করে আল্লাহর সাথে, এহসান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এহসান করে ফেরেশতাদের সাথে, যেভাবে তাদেরকে বিশ্বাস করা দরকার সেইগুলি এইভাবে এহসান করে মানুষকে, এহসান করে সমস্ত সৃষ্টিজীবীর উপর, যারা এইগুলি করে জমিতে শান্তি স্থাপন করে এবং বৃহৎ অর্থে এহসান করে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দ্বারা আচ্ছাদন করেন। এই মর্মে সূরা, এই মর্মে আল্লাহ পাক ঘোষণা করেন সূরা আরাফ, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওয়াদুহু খাউফান ওয়া তামা, তোমরা আল্লাহ পাককে ডাকো ভয়ে এবং আগ্রহের সাথে, ভয় নিয়ে ডাকো যে যদি না আল্লাহ পাক ইবাদতগুলি কবুল না করেন, যদি না আল্লাহ পাক আমাকে এই সমস্ত জিনিস ক্ষমা না করেন, যে সমস্ত গুনাহ করেছি যদি না ক্ষমা করেন, আমাকে যদি ধরে ফেলেন, এই ধরনের আশঙ্কা বোধ করো, খাউফান ওয়া তামা, এবং আশা করো যে তিনি আমাকে ক্ষমা করবেন, এই ধরনের আশা পোষণ করো, তিনি তোমাকে রহমত দ্বারা অন্তর্ভুক্ত করবেন এরকম আশা করো, জান্নাত প্রদান করবেন এরকম আশা করো, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত মুহসিনিন ব্যক্তিদের জন্য অত্যন্ত নিকটবর্তী, যারা সৎকর্মশীল, যারা এহসান করে, কষ্ট দেয় না, ইচ্ছা করে না, এদেরকে আল্লাহ পাক শীঘ্রই আল্লাহ রব্বুল আলামিনের রহমত অত্যন্ত নিকটবর্তী এদের জন্য। ১৩ নম্বর, ১২ নম্বর, মুসলিম ভাইদের মাঝে মীমাংসা করা, যারা মুসলিম ভাইদের মাঝে মীমাংসা করে, ঝগড়া ঝাটি লেগেছে, দিনী ভাই হোক অথবা আশে পারাপড়শি হোক, যেখানে ঝগড়া বিবাদ লাগছে, কিন্তু সেটা মীমাংসা করতে পারে, কিন্তু ইন্ধন যুগে সেটাকে আর বড় না করা, মীমাংসা করে দেওয়া, সহজ সংক্ষেপে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া, এরকম কাজ যারা করবে তাদেরকে আল্লাহ পাক রহমত দান করবেন, তাদেরকে আল্লাহ পাক রহমতে প্রবিষ্ট করবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত ১০ নম্বর, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই তোমাদের, মুমিনরা তোমাদের ভাই, فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ, সুতরাং সংশোধন করো, মীমাংসা করে দাও তোমাদের ভাইদের মাঝে, وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আর এই ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। কেন বলছে আল্লাহ পাককে ভয় করো? একতরফা ফিসার ফয়সালা করো না, কারো উপর জুলুম করো না, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাক তোমার ফয়সালা দেখতেছেন, তারা দুইজনই সম্মত হয়েছে তোমার ফয়সালা মানবে, সুতরাং ইনসাফ করো, আদল ইনসাফের সাথে বিচার করতে হবে। এজন্য ওয়াত্তাকুল্লাহ, এই ক্ষেত্রে আল্লাহ পাককে সাক্ষী রাখো, আল্লাহ পাককে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যদি এরকম আদল ইনসাফের সাথে মীমাংসা করে দিয়ে সংশোধন করা যায় বা এর মধ্যে মীমাংসা করে দেওয়া যায় তাহলে অবশ্যই রহমত পাওয়া যাবে, আল্লাহ পাক রহমত সিয়র রহমত দান করবেন। ১৩ নম্বর, মানুষের উপর দয়াকারী, মানুষের উপর যে ব্যক্তি দয়া এহসান করবে আল্লাহ পাক তার উপর এহসান করবেন, দয়া করবেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহম করবেন না যে ব্যক্তি মানুষকে রহম করে না, মানুষকে দয়া করে না, নিষ্ঠুর আচরণ, এদেরকে আল্লাহ পাক, এমন নিষ্ঠুর প্রকৃতির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন না। সুতরাং মানুষের উপর রহমত করা অবশ্যই জরুরি, আমরা চাই নিকটাত্মীয় হোক, চাই দূরবর্তী আত্মীয় হোক, কাউকে কষ্ট না দেওয়া, রহমত করি, দয়াশীল হই সর্ব, আমরা রাস্তাঘাটে চলতেও দয়াশীল হওয়া যায়, আমি ড্রাইভিং করছি, ইন্ডিকেটর দিলাম না, আরেকজন লোক ওইখানে খাবি আছে রাস্তা ক্রস করবে সে ডান দিকে যাবে, আমি এন্ট্রি অর্ডার দিলে কিন্তু সিধা চলে যেতে পারতো, একজন লোক সিধা আসতেছে আরেকজন আমি এখন বাম দিকে যাইব, আমি এন্ট্রি অর্ডার দিলাম না তাকে কষ্ট দিলাম সে দাঁড়িয়ে আছে, অথচ সে আমি এন্ট্রি অর্ডার দিলাম সে চলে যেতে পারতো, তাহলে আমি এহসান করলাম না কষ্ট দিলাম। সর্বক্ষেত্রে এহসান মানুষকে দয়া করার গুরুত্ব আছে, আপনি যে যেখানে আছেন যে যেই পজিশনে থাকি আমরা সেখানে এহসান করতে পারি। মহসিনিন হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। চৌদ্দ নম্বরে পয়েন্ট, বিচার দিবসে চেহারা উজ্জ্বল ব্যক্তি, এর পরকালীন ব্যাপার, যারা পরকালে যাদেরকে আল্লাহ পাক পরকালে উজ্জ্বল করবেন তাদেরকে আল্লাহ পাক রহমত প্রদর্শন করবেন, এটা একটা ভালো লক্ষণ, পরকালে দেখা যাবে বুঝতে পারা যাবে যে এদেরকে আল্লাহ পাক সামনে ক্ষমা করে দিবেন, রহমত দ্বারা জান্নাতে প্রবিষ্ট করাবেন, পরকালে যাদের চেহারা উজ্জ্বল হবে, চেহারা উজ্জ্বল হবে। যাদেরকে আল্লাহ পাক পরকালে চেহারা উজ্জ্বল আলোকিত রোশন করবেন, উজুহাহুম তাদের চেহারা, ফাফি রহমাতিল্লাহ তারা আল্লাহর রহমতে প্রবিষ্ট হবে, হুম ফিহা খালিদুন আর তারা জান্নাতের মধ্যে অনন্তকাল সেখানে থাকবে। পরকালীন রহমত, পরকালীন রহমত দুনিয়াত, এই তো গেল দুনিয়ার রহমত, দুনিয়াতের রহমত এরা বিশেষ রহমত। এই যে চোদ্দটি আলোচনা গেল, এই চোদ্দটি পয়েন্টের মাধ্যমে যারা আমরা এর মধ্যে আমল প্রবিষ্ট করতে পারবো, এইগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো, চোদ্দ পয়েন্ট আমরা বাস্তবায়ন করতে পারবো, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে রহমত করবেন, মানে দুনিয়াতে টেনশন মুক্ত জীবনযাপন করবেন, দুনিয়াতে বড় বড় বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবেন এবং ভালো নেকির কাজে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, নেকির পথ তাদেরকে দেখবেন, দেখিয়ে দেবেন নেকির পথ তাদের জন্য সহজ করে দিবেন, এই ধরনের। এবং পরকালে তাদেরকে বিশেষ রহমতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত প্রদান করবেন। পরকালীন রহমত কাদের জন্য আল্লাহ পাক, এই যে একটি পয়েন্ট, একটি আয়াত সূরাতুল আরাফ 156 নম্বর আয়াত, পরকালীন রহমত এর মধ্যে একমাত্র মুমিন মুত্তাকি এদেরকে আল্লাহ পাক সামিল করবেন। কাফেররা এখান থেকে বাদ পড়ে যাবে, বদনামাজিরা বাদ পড়ে যাবে, বদআমলকারীরাও বাদ পড়ে যাবে, সবাই বাদ পড়ে যাবে। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। এই পয়েন্টটি আমি আলোচনা করেই শেষ করবো। ওয়াক্তুবুল্লাহ না ফি হাদিহি দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আমাদের জন্য ভালো বিধিবদ্ধ করুন, ওয়াফিল আখিরা এবং পরকালেও ভালাই আমাদের, পরকালীন ভালাই আমাদের জন্য বিধিবদ্ধ করুন, মানে দুনিয়ার ভালাই আমাদেরকে দান করো, পরকালীন ভালাই আমাদেরকে দান করো। ইন্না হুদনা ইলাইক, আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। কওলা আযাবি, আল্লাহ পাক বলেন আমার আজাব, উসিবু বিহি মান আশা, আমার আজাব, আমার শাস্তি, আমার পাকড়াও, যাকে আমি ইচ্ছা করি তাকে স্পর্শ করি। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দুনিয়াতে, এই দুনিয়াতে আজাব গজব যা কিছু আছে আমি যাকে চাই ইচ্ছা করলে দুনিয়াতে পাকড়াও করি, দুনিয়াতে আমি যাকে ইচ্ছা করি তাকে পাকড়াও করি, একই রকমের পাপ করছে আরেকজনের পাকড়াও করেন না তিনি, মান আশা যাকে আমি ইচ্ছা করি, একে আল্লাহ পাক ইচ্ছা করছেন না তাকে করেননি ধরেননি। ওয়াসিয়া ওয়া রাহমাতি, আমার রহমত ওয়াসিয়াত কুল্লা শাই, সমস্ত কিছুকে ব্যাপৃত, যেখানে আসি আমরা যেখানেই থাকি না কেন আল্লাহর রহমতে আমরা সেখানে টিকে আছি, সেখানে আল্লাহ পাকের অনুগ্রহ দয়ায় আমরা টিকে আছি। সুতরাং আল্লাহ পাককে ভুলে গেলে চলবে না, সর্ব অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করতে হবে, সকল অবস্থায় জিকির আজকারগুলি আমাদের কার্যক্রম, নফল জিকির আজকারগুলি আছে সেগুলি আমাদের বেশি বেশি আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করতে হবে, সেগুলি জিকির আজকার করতে হবে। আচ্ছা, ফাসা আক্তুবুহা, অচিরই আমি লিপিবদ্ধ করব, আক্তুবু কাতাবাহা, কাতাবা লিপিবদ্ধ করা, বিধিবদ্ধ করা, ফাসা আক্তুবুহা অচিরই আমি তা বিধিবদ্ধ করব, লিল্লাদিন এত্তাকুন, এই যে রহমত প্রদর্শন করা, দুনিয়াতে আমি যাকে ইচ্ছা রহমত করি, যাকে ইচ্ছা পাকড়াও করি, যাকে ইচ্ছা ছেড়ে দেই, কিন্তু পরকালীন রহমত কার জন্য? যারা মুত্তাকি পরহেজগার জীবন যাপন করবে, বেঁচে থাকবে নাফরমানির থেকে, আনুগত্যগুলি করবে, বেঁচে থাকারগুলি কাজ করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি বিলবদ্ধ করে দিব পরকালীন রহমত। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে যারা নফল দান সৎকার করবে এবং ফরজ যাকাত প্রদান করবে, তাদের জন্য আমি রহমত প্রদর্শন বিধিবদ্ধ করে দিব। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতে কৌনিয়া হোক অথবা আয়াতুল কুরআনিয়া হোক, সমস্ত আয়াতগুলিকে বিশ্বাস যারা করেছে, সেই অনুপাতে আমল যারা করেছে, তাদের জন্য আমি পরকালীন রহমত বিধিবদ্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালীন যে রহমত, সেই রহমত হাসিলের জন্য যতগুলি উপায় উপকরণ আছে, যতগুলি আমল লাপা কোরআন এবং সুন্নার মধ্যে ঘোষণা করেছেন, সমস্তগুলি আমাদেরকে করে তার উপযুক্ত, তার রহমতের হকদার হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের রহমতের মধ্যে প্রবিষ্ট করান, আমাদের পিতামাতাদেরকেও রহমতের মধ্যে প্রবিষ্ট করান। আমিন। আল্লাহ পাক আমাদের এলেম আমলে বরকত দান করুন, এবং দুনিয়ার যে সমস্ত ফেতনা ফাসাদ আছে সেগুলি থেকে আমাদের হেফাজত করুন। আমাদের এলেমের প্রতি আরো আগ্রহ বাড়িয়ে দিন, আমলের প্রতি আরো বেশি যত্নবান হওয়ার মতো তৌফিক দান করুন। হারাম নাজায়েজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আকুলু ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়ালাকুম সাইরুল মুসলিমিন কুল্লি যামিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।